سورة المطففين. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامه. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كانوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالوا الجحيم ثم يقال هذا الذي দুর্ভোগ তাদের জন্য যারা মাপের কম দেয় যারা অন্য মানুষদের কাছ থেকে যখন মেপে নেয় তখন তাদের কাছ থেকে পুরোপুরি আদায় করে নেয় আবার নিজেরা যখন অন্যের জন্য কিছু ওজন কিংবা পরিমাপ করে তখন কম দেয় এরা কি ভাবে না বিচারের জন্য তাদের সবাইকে একদিন কবর থেকে তুলে আনা হবে এক কঠিন দিবসের জন্য সেদিন সমগ্র মানব সমাজ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে জেনে রেখো গুনাগারদের আমল নামা রয়েছে সিজিনে তুমি কি জানো সেই সিজিনটা কি এটা হচ্ছে সিল করা একটি খাতা সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের জন্য চূড়ান্ত ধ্বংস অবধারিত, যারা শেষ বিচারের এই দিনটিকে মিথ্যা সাব্যস্ত করেছে। আসলে সব সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউই এই বিচার দিনটিকে মিথ্যা সাব্যস্ত করে না। যখন তার সামনে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন সে বলে, এগুলো হচ্ছে নিছক আগেরকারের গল্প গাথা, কখনো নয়, কিন্তু এদের মনের উপর এদের কৃতকর্ম জং ধরিয়ে রেখেছে। অবশ্যই এসব পাপী ব্যক্তিদের সেদিন তাদের মালিক থেকে আড়াল করে রাখা হবে, অতঃপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে প্রবেশ করবে। তারপর তাদের বলা হবে, এ হচ্ছে সেই জাহান্নাম যা তোমরা মিথ্যা সাব্যস্ত করতে। هل ثوب الكفر؟ الكفار ما كانوا يفعلون নেককার লোকদের আমল নামা রক্ষিত আছে ইল্লিয়িনে তুমি কি জানো এই ইল্লিয়িনে রক্ষিত আমল নামা কি এটাও হচ্ছে একটি সিল করা খাতা আল্লাহ তাআলার নিকটতম ফেরেশতারাই তা তদারক করেন নিঃসন্দেহে নেককার লোকেরা মহা নিয়ামতে থাকবে এরা সুসজ্জিত আসনে বসে সব অবলোকন করবে এদের চেহারায় নিয়ামতের তৃপ্তি ও সজীবতা তুমি সহজেই চিনতে পারবে ছিপি আটা বোতল থেকে এদের সেদিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে পাত্রজাত করার সময় কস্তুরীর সুগন্ধ দিয়ে যার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এতে বিজয়ী হবার জন্য প্রতিটি প্রতিযোগী প্রতিযোগিতা করুক তাতে তাসলিমের ফলগু ধারার মিশ্রণ থাকবে তাসলিম এমন এক ঝর্ণা ধারা আল্লাহ তাআলা নৈকট্য লাভকারীরাই সেদিন এ পানীয় থেকে পান করবে অবশ্যই তারা ভীষণ অপরাধ করেছে যারা দুনিয়ায় ইমানদারদের বিদ্রুপ করত পাশ দিয়ে আসা যাওয়া করত তখন এরা নিজেদের মধ্যে তাদের ব্যাপারে চোখ টেপাটিপি করত এরা যখন তাদের দেখত তখন একে অপরকে বলত দেখো এরা হচ্ছে কতিপয় পথভ্রষ্ট ব্যক্তি এদের ইমানদারদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি বিচারের পর আজ ইমানদার ব্যক্তিরাই কাফেরদের উপর নেমে আসা আঘাত দেখে হাসবে উঁচু আসনে বসে তারা এসব দেখতে থাকবে প্রতিটি কাফেরকে কি তার কর্ম অনুযায়ী বিনিময় দেওয়া হবে না